আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের আলোচনার ওই একই বিষয় ধরে যে বিষয় আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে কি, যে পূর্ববর্তী জাতির ধ্বংসের যে সমস্ত কারণগুলো আছে সেই কারণ নিয়ে আলোচনা করছিলাম। আমরা বহু কারণ বলেছি, আজকে তার মধ্যে আট নম্বর কারণ। আট নম্বর কারণটা হচ্ছে যে তকদির নিয়ে তর্ক বিতর্ক করা। তকদির বলে জিনিস আমরা সবাই জানি, শুধু আমরা না, বিজাতিরাও জানে যে তকদির বলে একটা জিনিস আছে। কি বলে ওরা? ভাগ্য, কপাল। আচ্ছা, কপাল কথাটা বলা ঠিক না বা ভুল? কপালে ছিল তাই হয়ে গেছে, কপালে ছিল তাই হয়ে গেছে, এই কথাটা, কপাল কথাটা ঠিক। কপাল রে ভাই, পোড়া কপাল। অবশ্য কপালকে গালি দিতে হয় না, তকদিরকে গালি দিতে হয় না, ঠিক কি না? কিন্তু কপাল কথাটা ভুল না ঠিক? এটা কিন্তু হিন্দুরাও বলে কপালের কথা, আর মুসলমানরাও কপালের কথা বলে, কপাল খারাপ, কপালে এই ছিল, তাই না? পাথর চাপা কপাল, এ কথাটা ঠিক না ভুল? বেশ, বলছি তার আগে বাদশা নামদার নেই আজকে। তকদির বলে একটা জিনিস আছে, শাহজাহান তকদির মানুষের লেখা হয়, তাই না? তকদির মানুষের লেখা হয়েছে, তকদিরে যা লেখা আছে তাই ঘটবে। তকদির কয় সময়, কত কতগুলো সময়, মানে কটা সময়ে লেখা হয়েছে তকদির, বা মানুষের তকদির কত সময়ে লেখা হয়, কয়টা সময়ে লেখা হয়? হ্যাঁ, তিনটে সময়ে। কি কি? এক হচ্ছে সারা সৃষ্টি, সারা সৃষ্টি, সৃষ্টি হওয়ার পূর্বে, কত পূর্বে? 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা সব জিনিসের তকদির লিখে দিয়েছেন, ভালো এবং মন্দ সব। كتب الله مقادير الخلائق قبل ان يخلق السماوات والارض ب 50,000 سنه। এই হচ্ছে প্রথম লেখা, এটা অবিশ্বস্ত, অবিশদ, কি বলে, অবিশ্বস্ত বলছি, অবিশদ আম ভাবে লেখা। তারপরে দ্বিতীয় সময় মানুষের তকদির আবার বিস্তারিত লেখা হয়, বিশদ ভাবে লেখা হয়, যখন মায়ের পেটে ভ্রূণ আকারে তার বয়স কত হয়? 4 মাস 120 দিন, 43, 40 করে মানুষের ভ্রূণের পরিবর্তন ঘটে। তো 43 হলে পরে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান, যে ফেরেশতা তকদির লিখেন। আর এইখানে কোন কোন বর্ণনায় আছে বাইনা আই নাই হে, তার দুই চোখের মাঝে তকদির লেখা হয়। এই দেখেন কপাল, এটা হচ্ছে কপাল, কপালের লেখন, গোপথে মরণ, এই কপাল কথাটা, এটা কিন্তু সবারই ঠিক আছে, এটা ভুল না। কপালের কথাটা কি ঠিক আছে? বাইনা আইনায় হে লেখা হয়। বলে হুজুর এখানে কি করে লেখা হয়? এখানে মেমোরি, হ্যাঁ মেমোরি তো বুঝতেই পারছে আজকাল, ছোট্ট একটা মেমোরি, তাতে কত রকম লেখা হচ্ছে, আল্লাহ একবার, আল্লাহর কাছে তো আরো সহজ। এখানে নিশ্চয়ই কোনো জিনিস আছে যেখানে আল্লাহ তাআলা সৃষ্টি, এগুলো দেখেন আঙ্গুল কিভাবে, আঙ্গুলের ডগাটা কিভাবে সৃষ্টি করেছেন, তেমনি আপনার মেরুদণ্ডের শেষ যে হাড্ডিটা, সেই হাড্ডিটা কিভাবে সৃষ্টি করা হয়েছে, সব ধ্বংস হয়ে যাবে কিন্তু ওই হাড্ডিটা ধ্বংস হবে না। দেখুন জাহাজের, জাহাজ যখন দুর্ঘটনাগ্রস্ত হয়, উড়োজাহাজ, তখন সব পুড়ে গেলেও কিন্তু একটা জিনিস পড়ে না, সে বক্সটার নাম কি? ব্ল্যাক বক্স বলে, ব্ল্যাক বক্স। তাতে কি হয় যে জাহাজ, জাহাজ দুর্ঘটনাগ্রস্ত হওয়ার আগে কিছু হয়েছে, কথাবার্তা সব কিছু ওদের কি হয়, রেকর্ড হয়, রেকর্ড হয়ে ভিতরে, তারের মাধ্যমে রেকর্ড হয় ঠিকই, যদি আগুন ধরে পুড়ে পুড়ে পুড়ে পুড়ে সব ছাই হয়ে গেছে কিন্তু ভিতরে আগুন যাবে না, আর এটাই হচ্ছে বলে দেবে যে জাহাজটা কি জন্য দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। আল্লাহ তাআলা এমন একটা জিনিস রেখে দিয়েছেন মেমোরি, যে সেই জিনিস থেকে, ওই অংশ থেকেই আবার নতুন আস্ত মানুষ তৈরি হয়ে যাবে, ওই চেহারা, ওই সব কিছু সব তৈরি হয়ে যাবে, তাই না? কখন? কিয়ামতের আগে। তো আল্লাহ তাআলা দুই চোখের মাঝে এই কপালে তকদির লিখেন, কখন? আপনার বয়স তখন কত? আপনার বয়স দুনিয়ার বয়স না, ওটা ভ্রূণের বয়স, যখন 4 মাস তখন। আর তৃতীয় এক সময়ে তকদির লেখা হয়, কখন? সবে বরাতে না সবে কদরে, সবে কদরে সবে বরাতে কথাটা ডুপ্লি ভুল কথা। আসল কথা হলো লাইলাতুল কদর সবে কদরে, এই সবে কদরের রাত্রিতে আবার তকদির লেখা হয়। তাহলে এই তিন ভাবে তকদির লেখা হয়। তকদির হচ্ছে একটা ইমানের অংশ, তো ইমানের মূল কয়টা, ইমানের রুকুন কয়টা, ছয়টা। তার মধ্যে ছ নম্বর রুকুন হলো আল ইমান বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তকদিরের উপরে বিশ্বাস রাখা, ইমান রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আব্দুন হাত্তা ইউমিনা বিল কাদার খাইরিহি ওয়া শাররিহি, কোন বান্দা মুমিন হতে পারবে না যতক্ষণ না তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস করেছে। জানবে যে যেটা তার হওয়ার ছিল না সেটা হবে না, হয়নি, আর যেটা তার ঘটবে সেটা ঘটবেই হয়েছে। সুতরাং তকদির লেখা আছে এবং তকদির অনুযায়ী ঘটবে। আর ইমান কাকে বললেন, আন্তু মিনা বিল্লাহি ওয়াল মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি, এই হচ্ছে ছটা ইমানের মৌলিক বিষয়। সুতরাং তকদির লেখা আছে, তকদিরকে বিশ্বাস করতে হবে, কিন্তু তকদিরকে দলিল বানানো যাবে না যে আমার তকদিরে ছিল হয়ে গেছে। এটা কখন বলতে হয়, মুসিবতের সময়ে বলতে হয়, আল্লাহ তাআলা এটা কি হয় যে যাতে করে তুমি যা পেয়েছো তা নিয়ে গর্ব না হও, আর যেটা পাওনি তার জন্য আফসোস না করো। তকদিরের উপরে ইমান থাকলে কমসে কম এটা হবে না, লেকাই লাতাসা ওয়ালা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, যেটা তুমি পেলে না তার জন্য আফসোস করবে এটা ঠিক না। তখন তকদিরের উপরে ইমান থাকলে তকদিরে ছিল না তাই পেলাম না, আর ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, পেয়েছো খুব মানে গর্ব, আরে গর্ব তোমার কপালে ছিল বলে তো পেয়েছো। বাণিজ্য করিতে গেল সমুদ্রের মূল, কে কি বলে সমুদ্রের কুল, কেউ করিল দুনো লাভ, কেউ কেউ হারালো মূল। একই মানুষ একই রকম, দুজন ব্যবসায়ী একই ব্যবসা করছে, একজনের দুনো লাভ করছে আর একজনের মূল হারিয়ে বসছে, সে কি হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে। এগুলো কি তকদির, কিছু আছে যেগুলোতে তকদিরের কিছু কাজ আছে যেগুলোতে নিজের হাত থাকে, আর কিছু কাজ আছে মানুষের হাতই থাকে না। যেমন আপনি ব্যবসায় হেরে কি বলে আপনি দেউলিয়া হয়ে গেলেন, এতে আপনার হাত থাকে, আপনার গাফলতি থাকতে পারে তাই না। আপনি অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হলেন, এতে আপনার হাত থাকে, আপনার গাফলতি থাকতে পারে ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোনো কোনো বিপদ আপদ আছে যাতে হাত নেই, ভূমিকম্পের হাত আছে আপনার, ভূমিকম্পে আপনার বাড়িটা ধ্বংস হয়ে গেল, শিলা বর্ষণে আপনার ধান সব নষ্ট হয়ে গেল, এগুলো তো আপনার হাত আছে, কোনো হাত নাই আল্লাহর পক্ষ থেকে। কিন্তু দুটাই তকদির আল্লাহর পক্ষ থেকে, কেউ আত্মহত্যা করে যদি মরে এটা তকদির না, তকদির না, কেউ যদি আত্মহত্যা করে মরে এটা তকদির ছিল না, ছিল না, ছিল, কিন্তু তার হাত ছিল না, ছিল না, হাত ছিল তাই না। এগুলো মনে রাখতে হবে যে কিছু তকদিরের কাজে হাত আছে কিন্তু কিছু তকদিরের কাছে মানুষের হাত নেই। তবে তকদিরের ইমানটা সঠিক কি সেটা বলবো। এখন তকদিরকে দলিল বানানো যাবে না, আপনি একটা খারাপ কাজ করলেন, ধরা পড়লেন, কেন করলেন না, আমি তকদিরে ছিল তাই করেছি, চলবে না। ওই যে স্বামী স্ত্রী দুজনে দুরকম বিশ্বাস রাখতো, একজন বলছে তকদিরে যা আছে তাই ঘটবে, বলছে না মানুষ যা করে তাই হবে। তো এইভাবে স্ত্রী ব্যভিচারে ধরা পড়েছে, এখন স্বামীর বিশ্বাস যে এরকম সে তকদির, হ্যাঁ তখন বলছি তুমি এরকম করছো পরপুরুষের সাথে নষ্টি ফষ্টি করছো কেন, বলছি কি করবো তকদিরে ছিল তাই করছি। ও তখন করেছে কি বল, ঠিক আছে দাঁড়া, দিয়ে পাঁচন ওই যে কঞ্চি একটা ডান্ডা নিয়ে মারে বাড়ি বাছায় পাছায় মারতে, তুমি মারছো কেন, কারণ তকদিরে ছিল বলে মারছি, ঠিক আছে কি না। তো এই তকদিরকে দলিল ধরা যাবে না, তকদিরকে কিন্তু দলিল ধরা যাবে না। তকদিরকে দলিল ধরা কখন যাবে, যখন আপনি বিপদে আপদে পড়বেন, মুসিবতে পড়বেন, তওবা করবেন, তারপরে আপনি বলতে পারেন ভাই কপালে ছিল হয়ে গেছে, ঠিক আছে। কখন বলবেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ভাই কপালে ছিল হয়ে গেছে, নিজেকে সান্ত্বনা দেন, পাপ করেছেন, পাপে ধরা খেয়ে শাস্তি খেলেন, তখন আমি বললো ভাই ছিল, হ্যাঁ ঠিকই আমি লাঞ্ছিত লজ্জিত, কপালে ছিল তাই হয়ে গেছে। আপনারা জানেন শুনেছেন মুসা আলাইহিস সালাম রূহ জগতে, মুসা আলাইহিস সালামের সঙ্গে হযরত আদমের কি হলো, তর্ক হলো, মুসা বললেন তুমি তো সেই আদম আদি পিতা যার কারণে আমাদেরকে জান্নাত থেকে বেরিয়ে দুনিয়াতে আসতে হলো, তাই না? এখানে একটা হাদিসে আছে, আনতা আদমুল্লাযি খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়ানাফাখা ফীকা মিন রূহিহি ওয়াসজাদা লাকা মালাঈকাতাহু ওয়াসকানাকা ফী জান্নাতিহি সুম্মা আহবাতান নাস বিখাতিয়াতিকা ইলাল আরদ। যে তুমি বাবা আদম, তুমি তো সেই যাকে আল্লাহ তাআলা নিজের হাতে সৃষ্টি করেছেন, তোমার মাঝে রূহ ফুঁকেছেন আর ফেরেশতা দিয়ে সেজদা করিয়েছেন, জান্নাতে বসবাস করতে দিয়েছেন, তারপরে সমস্ত মানুষকে তুমি ভুলের জন্য দুনিয়াতে নামিয়ে আনলে। আদম বললেন, আনতা মূসা আল্লাযী ইসতাফাকা আল্লাহু বিরিসালাতিহি বিকালামিহি ওয়া আতাকাল ওয়াহ ফীহা তিবিয়ানু কুল্লি শাই ওয়া কররাবাকা নাজিয়া। তুমি তো সেই মূসা যে মূসাকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন রাসূল রূপে আর সরাসরি কথা বলার বৈশিষ্ট্য দিয়ে, আর তোমাকে লওহ আলওয়াহ দিয়েছেন, ওই যে তাওরাতের আলওয়াহ, তখন তার কাগজ ছিল না, কি ছিল, কাঠের ফলক, যে ফলকে তাওরাত লেখা ছিল, যাতে প্রত্যেক জিনিস লেখা ছিল, আর তোমাকে মোনাজাতের ব্যাপারে মোনাজাত করে নিকটবর্তী করেছেন। ফা বিকাম ওয়াজাদতাল্লাহ কাতাবাত তাওরাত ক্বাবলান উখলাক। তাহলে আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা তাওরাত লিখেছেন আমার সৃষ্টির আগে, কত বছর আগে আল্লাহ তাআলা তাওরাত লিখেছেন, কালা মূসা বি আরবাইনা আমান, 40 বছর আগে, কালা আদম ফাহাল ওয়াজাদতা ফীহা ওয়া আসা আদম রাব্বাহু ফাগাওয়া। তুমি কি সেই কিতাবে পেয়েছো যে আদম আলাইহি আদম নিজের রবের নাফরমানি করে ভ্রষ্ট হয়ে গেল? তার মানে আমাকে সৃষ্টি, আদম বলছেন আমাকে সৃষ্টি করার আগে কথাটা কি লেখা ছিল? মূসা বললেন, নাআম। কালা ফাতালুমুনি আলা আন আমিলতু আমালান কাতাবাহুল্লাহু আলাইয়া আন আমালাহু। তাহলে তুমি কি আমার সেই কাজের জন্য আমাকে নিন্দা করছো যে কাজ আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করার আগেই লিখে রেখেছেন? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যে কাজ করেছি, ভুল করেছি, সেটা তকদিরে লেখা ছিল। এটা কখন বলা যাবে? তওবা করার পরে, সাজা খাওয়ার পরে, আল্লাহ আদম সাজা খাওয়ার পরে, তওবা করার পরে, হ্যাঁ সত্যিই ভুল করেছি, রাব্বানা জালামনা আনফুসানা, রাব্বানা জালামনা আনফুসানা, জুলুম করেছি নিজেদের উপরে, আল্লাহ তুমি আমাকে দয়া করো। মোট কথা, তকদিরকে দলিল বানানো যাবে না। এবারে বলুন, তকদিরের উপরে সঠিক ইমানটা কি? এতে মানুষ ভ্রষ্ট হয়ে যায়, এই তকদির নিয়ে মানুষ ভ্রষ্ট হয়ে যায়, পরস্পর বিরোধী মনে করে, লেখা আছে যদি আমার জাহান্নামি, যদি আমার ভাগ্যে লেখা থাকে আমি জাহান্নামি, সারা জীবন যদি ভালো কাজ করি জান্নাতে যেতে পারবো? পারবো না। আমার কপালে যদি লেখা থাকে আমি জান্নাতি, তো সারা জীবন যদি খারাপ কাজ করি তো আমি জান্নাতে যেতে পারবো? পারবো, কেননা লেখা আছে। তাহলে লাভ কি? তাহলে কাজ করে লাভ কি? যদি বলে ঠিক আছে, তুমি যদি মনে করো তুমি জাহান্নামে কাজ করো না, যাও জাহান্নামে যাও, আর তুমি যদি মনে করো তুমি জান্নাতি আর কাজ করো না, তুমি তোমার নিজের ক্ষতি করবে, কারণ জান্নাতে যাওয়ার যে শর্ত আছে সেগুলো তো করতে হবে। কপালে লেখা থাকলে আমি জান্নাতে যাবো, কপালে লেখা, জান্নাতে যদি লেখা যাওয়া থাকে তার কাজও লেখা থাকবে, যে কাজের জন্য তুমি জান্নাতে যাবে সেটা লেখা থাকবে, যে কাজের জন্য তুমি জাহান্নামে যাবে সেটাও লেখা থাকবে। এখন বলি দুটো কথা, তিনটে বিশ্বাস আছে তকদিরের ব্যাপারে। এক শ্রেণীর মানুষ বলছে মানুষ হচ্ছে পুতুল, আল্লাহ যেমন নাচায় তেমনি নাচে, মানুষ হচ্ছে কলের গাড়ি, তুমি হলে ড্রাইভার, যেদিকে চালাবে আমি সেদিকে চলবো, মানুষের কোনো হাত নেই, জন্ম মৃত্যু বিয়ে তিন বাদাত বিধাতা নিয়ে বল, জন্ম মৃত্যু বিয়ে তিন আছে, আর বাকিগুলো সব কিন্তু কার হাতে আছে? সব উপরওয়ালার হাতে আছে, যেমন ভাবে চালাবে সেভাবে, এমনকি ব্যভিচার করছি, ব্যভিচার করাটাও আল্লাহ আমাকে করায়। কি কথাটা ঠিক আছে? কথাটা ঠিক আছে যে আল্লাহ ব্যভিচার করায়, আল্লাহ চুরি করায়, আল্লাহ আর একজন বলছে যে না না না না না, তকদির ফকদির কিছু নাই, মানুষ যেটা করবে সেটাই, মানুষ যেটা করবে সে কর্ম না, মানে সে কর্মদোষেই সবকিছু হয়, তকদির বলে কিছু নাই, তকদিরকে বিশ্বাস করি না। তুমি কাজ করে যাও, হ্যাঁ কাজ করে যাও, দূর কর, কি বলে, নিজের কপাল নিজেই গড়ো, দূর করো ওর সকল শনি, নিজের কপাল নিজে গড়তে হবে, কপাল বলে লেখা বলে আছে কিছু নেই। এরা তো করছে কি, তকদিরকে সম্পূর্ণ তকদিরের উপরে ভরসা করছে যে তকদিরে যা আছে আমি তাই, পুতুল, আর এ বলছে কি তকদির বলে কিছুই নাই। সঠিক ইমানটা কি এই দুইয়ের মাঝামাঝি, সেটা কি, তকদির বলে কিছু আছে আর তদবির বলেও কিছু আছে। তকদির বলে কিছু আছে বলে বিশ্বাস করি, কিন্তু মানুষের এখতিয়ারে সে ভালো মন্দ কাজ করে, আল্লাহ তাআলা কাউকে মজবুর করেন না, বাধ্য করেন না। মানুষ দুটো পথ দেখিয়ে দিয়েছেন যে তুমি এই পথে গেলে এই হবে, এই পথে গেলে এই হবে। মানুষ কাউকে কিন্তু কাউকে বাধ্য করেন না। তবে ভালো কাজে মানুষ তৌফিক দেন, ভালো কাজ যার প্রতি আল্লাহ রহম করবেন তৌফিক দেবেন, আর যার প্রতি রহম করবেন না তৌফিক দেবেন না, সেটা আল্লাহর অন্যায়ও নয় কিচ্ছু না, আল্লাহর রহমত সেটা। আল্লাহ যার জন্য চাইবেন রহমত করতে, তার প্রতি রহমত করবেন, তাকে তৌফিক দেবেন, জান্নাতে নেবেন। আর যার প্রতি রহমত করবেন না, তার তার চরিত্র, তার যে প্রকৃতি জানার পরে আল্লাহ তাআলা তাকে রহম করবেন না, তাকে জাহান্নামে যাবে। আর জাহান্নামে কে যাবে লেখা আছে, জান্নাতে কে যাবে তাও লেখা আছে। কিন্তু তকদির লেখা আছে সেই অনুযায়ী ঘটে, হ্যাঁ সেই অনুযায়ী ঘটে। আর মানুষ নিজে এখতিয়ারে করে সেই অনুযায়ী সে এখতিয়ারও করে, আর যে এখতিয়ারটা করে সেটাই তকদিরে লেখা আছে। আল্লাহ তাআলা জানেন, আগে তারা জানেন না যে কাজল বলে সারা বিশ্ব রচনা, বিশ্ব রচনা 50 বছর হয়ে গেল, 50,000 বছর হয়ে গেল, বিশ্বর জন্ম মনে করুন 500 কোটি বছর, 500 কোটি বছর পরে কাজল বলে একজন বাংলাদেশে জন্মগ্রহণ করবে, সেই কাজল এই করবে, এই করবে, এই করবে, সৌদি আরব যাবে, সেখানে এই করবে, এই করবে, আল্লাহ তাআলা জানেন না? জানেন না, জানতেন, লেখা ওটা লিখে দিয়েছেন। এইবারে সেই অনুযায়ী ঘটতে থাকবে, এখানে এই নয় যে আল্লাহ লিখে দিয়েছেন বলে কাজল এটা করছে, কাজল নিজের এখতিয়ারে করছে, কিন্তু যেটা করবে সেটাই তকদিরে লেখা আছে। যদি এইভাবে বোঝেন তবেই, না হয় কিন্তু সমস্যা হয়ে যাবে, বুঝতে পারবেন না, আপনার সত্যি পেঁচ লাগবে যে তকদিরে লেখা আছে তারা কাজ করে আর কি না, কাজ কুল্লুন ময়াসসারুন লিমা খুলিকালা, তা যার তকদিরে যা লেখা আছে সে সেই কাজ করতে তৌফিক পেয়ে যাবে। তুমি যদি বলো আমি জাহান্নামে, ঠিক আছে ঠিক আছে, তোমার কপালে লেখা আছে আর তুমি সেই কাজের জন্য তাও বসে থাকো, জাহান্নাম যাও, নামাজ রোজা করো না, সমস্যা নেই। আর জান্নাতি বলে বসে থাকবে, যদি জান্নাতি বলে সত্যি তোমার তকদিরে জান্নাতি লেখা থাকে, তাহলে নিশ্চয়ই তুমি এমন এক কাজ করবে যার জন্য জান্নাতে যাবে, দুটোই কিন্তু তকদিরে লেখা আছে। দিনের কোন বিষয়ে তর্কাতর্কি করা অপছন্দনীয় কথা আপনারা শুনেছেন, বিশেষ করে ইমানের একটি রুকুন হচ্ছে তকদির, আর এই তকদির নিয়ে তর্ক বিতর্ক করা ধ্বংসের একটা কারণ। মহান আল্লাহ সবকিছু লিখে রেখেছেন, তাহলে আমল করে লাভ কি? আমল লিখা আছে তাহলে শাস্তি কেন দেবেন? আল্লাহ তাআলা যদি আমার ভাগ্যে লিখিয়ে দিয়েছেন ব্যভিচার, তাহলে শাস্তি কেন দেবেন? এটা এই কথাটা অনেকে বোঝে না, বলে গাছের পাতা আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, বলে না বলে না, কথা ঠিক না বল? ঠিক, কিন্তু হুকুম ছাড়া, হুকুম মানেটা হচ্ছে আদেশ, এইখানে বোঝার ভুল আছে যে হুকুম হয় তবে গাছের পাতা নড়ে, হুকুম হয় তবে মানুষ ব্যভিচার করে, হুকুম হয় তবে মানুষ নামাজ পড়ে। হুকুম হয় আল্লাহ কি হুকুম দেন তারপরে মানুষ ব্যভিচার করে? এই কথাটা ভুল। হুকুম মানে এখানে কি? অনুমতি। অনুমতি কেমন? যদি আল্লাহ চাইতেন যে এ ব্যভিচার করবে না, সারা বিশ্বে কোথাও ব্যভিচার হবে না, হতে পারত? হতে পারত। আল্লাহ যদি চাইতেন যে সারা বিশ্বে কোথাও ব্যভিচার হবে না, হবে না। আল্লাহ যদি চান যে সারা বিশ্বের সমস্ত মানুষ মুসলমান হয়ে নামাজি হয়ে যাক, হবে না? হবে না, কোনো উপায় নাই। আল্লাহ আল্লাহর চাওয়া হচ্ছে দুই রকম, হ্যাঁ সৈয়দ মিয়া, আল্লাহর চাওয়া হচ্ছে দুই রকম, ইরাদা হচ্ছে দু রকম, ইরাদা কওনিয়া, ইরাদা শারঈয়া। কওনিয়াতে কোন বললেই হয়ে যাবে, ওয়াইনমা আমরুহু ইযা কাল্লাহু কুন ফায়াকুন, কারো বাবার ক্ষমতা নাই যে হব না, কোন বললেই হয়ে যাবে, এটা হচ্ছে ইরাদা কওনিয়া, ঠিক আছে? ইরাদা কওনিয়া। ইরাদা শারঈয়া কি? যেটা হও বললে হবে না। নামাজ পড়ো, আল্লাহ কত জায়গায় বলেছেন কোরআনে নামাজ পড়তে, কই মানুষ নামাজ পড়ছে? কই কত আদেশ করেছেন আল্লাহ, হচ্ছে হয় না? ওটা হচ্ছে ইরাদা শারঈয়া, তুমি নামাজ পড়ো, নামাজ পড়লে জান্নাত যাবে, কিন্তু নামাজ পড়ে না মানুষ, যেটা এটা এরা ইরাদা শারঈয়া, আল্লাহ চাইছেন তুমি, কিন্তু আমি তোমাকে বাধ্য করব না। আর ইরাদা কওনিয়া সৃষ্টিগত ইরাদা, যেটা সেটা বললে পরে মানুষ কোনো উপায় নেই, হতেই হবে, তাই না? ইরাদা কওনিয়াতে আল্লাহ তাআলা চেয়েছিলেন যে আবু বাকার মোমেন হোক, শারিয়াতেও চেয়েছিলেন আবু বাকার মোমেন হোক, হয়ে গেছেন। ইরাদা কওনিয়াতে আল্লাহ চেয়েছিলেন আবু জেহেল মোমেন হোক, তাই না? না, চাননি আল্লাহ, ইরাদা কওনিয়াতে চাননি আবু জেহেল মোমেন হোক, কিন্তু শারিয়াতে চেয়েছিলেন যে আবু জেহেল মোমেন হোক, নবী পাঠানো হলো, কিন্তু হলো না, যেহেতু কওনিয়াতে চাননি। এরকম মুসার সঙ্গে ফেরাউনের অবস্থা দেখেন, ফেরাউনকে নবী পাঠানো হলো, দুটো নবী পাঠানো হলো, কিন্তু আল্লাহ জানতেন যে মুসা ফেরাউন, বুঝতে পারছেন তো? এখানে এরাদা দুটো এরাদা, এই দুটো এরাদাকে যদি বুঝতে পারেন তকদিকটাকে বুঝতে পারবেন, না হ্যাঁ ভ্রষ্ট হয়ে যাবেন। খবরদার, এটা ভাববেন না যে আল্লাহ আপনাকে বাধ্য করছেন আর বাধ্য করে আপনাকে জাহান্নামে দেবেন, বাধ্য করছেন যে আমি ব্যভিচার করি তারপরে আমাকে ব্যভিচারের শাস্তি দেবেন, না খবরদার না। তুমি নিজে করছো, তোমাকে এখতিয়ার দেওয়া হয়েছে, তোমাকে বলে দেওয়া হয়েছে করলে এই শাস্তি আর না করলে এই পুরস্কার, কিন্তু তুমি নিজে এখতিয়ার করেছ, নিজে শাস্তি গ্রহণ করছো। আল্লাহ তাআলা কাউকে বিনা অপরাধে শাস্তি দেন না, কিন্তু মানুষ ভুল বোঝে আর এই বিষয়টাকে পরস্পর বিরোধী বলে মনে করে, তার সংশয় সৃষ্টি করে, অবিশ্বাস ও সন্দেহ করে, তর্ক করে, নানা কূট প্রশ্ন করে এবং পরিশেষে ঈমান হারিয়ে ধ্বংস হয় পূর্ববর্তী জাতিরা, এই কারণেই ধ্বংস হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের নিকট বের হয়ে এলেন, তখন আমরা তকদির নিয়ে তর্ক বিতর্ক করছিলাম। আরে না তকদির বলে কিছু নাই, আরে না তকদির সবকিছু, এইভাবে তর্ক যেমন আমাদেরও হয়। তা দেখে তিনি ক্রোধান্বিত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রেগে গেলেন যে তোমরা ইনি তর্ক করছো, এমনকি মনে হলো তার দুই গন্ডে যেন বেদানার দানা নিংড়ে দেওয়া হয়েছে। আল্লাহ আকবার, যেমন সাদা মানুষ, সাদা মানুষ যখন রেগে যায় চেহারাটা কি হয়ে যায়, লাল হয়ে যায়। তো মনে হচ্ছে আবু হুরায়রা বলছেন যেন তার চেহারাতে বেদানার দানা নিংড়ে দেওয়া হয়েছে। বেদানার দানা নিংড়ে দিলে কি রকম রস বের হয়, লাল মতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি চেহারা এরকম লাল হয়ে গেছে। অতঃপর তিনি বললেন, আবিহাজা উমিরতুম আম বিহাজা উরসিলতু ইলাইকুম ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম হিনা তানাযাউ ফি হাযা আল-আমর আযামতু আলাইকুম আল্লা তাতানাযাউ ফিহ। তোমাদের কি এই করতে আদেশ দেওয়া হয়েছে, নাকি আমি এই জন্য তোমাদের মাঝে প্রেরিত হয়েছি? তোমাদের পূর্ববর্তী জাতিরা তখনই ধ্বংস হয়েছিল যখন তারা এই ব্যাপারে তর্কাতর্কি করেছিল। আমি তোমাদেরকে দৃঢ়ভাবে নিষেধ করছি, তোমরা এ নিয়ে তর্কাতর্কি করো না। তকদিরের উপরে ইমান রাখো, তবে তকদিরের উপরে ভরসা করে বসে থাকো না, কি করো, তদবির করে যাও। তকদিরের উপরে ইমান থাকবে, তদবির করে যেতে হবে, ইমান রাখতে হবে, এ নিয়ে ঝগড়া ঝামেলা তর্কাতর্কি করা যাবে না। যদি কোনো মজলিসে কেউ তর্ক বাঁধিয়ে দেয়, আপনি তর্ক থেকে দূরে থাকবেন, বলবেন যে ভাই আমি তকদিরের প্রতি ইমান রাখি, তদবিরও বিশ্বাস করি, আমি এতে ঝামেলাতে নেই। আর যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে বলছেন, এ সকল অপরাধের কারণে পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়েছে, যে যে ধ্বংসের কারণগুলো বললাম, সুতরাং তোমরা সাবধান, এই শ্রেণীর কোন অপরাধ করলে তোমরাও ধ্বংসের শিকারে পরিণত হতে পারো। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান। যে সমস্ত ধ্বংসের কারণগুলো বলা হলো সেগুলো যেন আমরা না ঘটাই, তাহলে আমরাও ধ্বংস হয়ে যাব। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين।